السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. عن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل أحدا غيرك وفي رواية بعدك قال قل آمنت بالله ثم استقيم. আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সাপ্তাহিক তালিম বৈঠকে সম্মানিত পরিচালক, উপস্থিত সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল ইস্তিকামাত আলা দ্বীন, বা দ্বীনের উপরে দৃঢ় থাকা। আমরা সকলেই জানি যে কোনো একটা জিনিস গ্রহণ করা খুব সহজ, কিন্তু তার উপরে টিকে থাকাটা খুব কঠিন। ইসলাম কবুল করাটা সহজ, কিন্তু ইসলামের উপরে দৃঢ় থাকা খুব কঠিন। তো এই কঠিন কাজটি যারা করতে পারে তাদের জন্যই কিন্তু আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করেছেন, আর যারা এখানে ইকামাতে ইস্তেকামাতে যারা ব্যর্থ হয় তাদের জন্য পরকালে কোনো সুসংবাদ তাদের জন্য নেই। সূরা ফুসিলাতের 30-32 আয়াত, এই 3টি আয়াতে আল্লাহ পাক এক ইঙ্গিতই দিয়েছেন। পাশাপাশি সাহাবীদের জীবনী যদি আমরা পর্যালোচনা করি, নবী রাসূলদের জীবনে যদি পর্যালোচনা করি, সত্যিকার অর্থে যে টিকে থাকা খুব কঠিন, আর এই কঠিনের মধ্যেই রয়েছে সুসংবাদ। তো আজকে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সংক্ষেপে দ্বীনের উপর টিকে থাকার গুরুত্ব কি এবং এর পুরস্কার কি, কিছু দৃষ্টান্ত সহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এই কথার উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা, তাদের নিকটে ফেরেশতা অবতরণ করেন, ফেরেশতা নেমে আসেন, এসে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হইও না। ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, এবং সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক তোমাদের সাথে করেছেন। নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আল্লাহ বলছেন যে আমি এই দুনিয়াতে এবং পরকালে তাদের অভিভাবক, তাদের পরিচালক, তত্ত্বাবধায়ক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদ্দাউন, যে জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করবে সেই জান্নাতে কি আছে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায়, তোমাদের যেটা ইচ্ছা হয়, আকাঙ্ক্ষা হয়, মনে মনে যেটা কামনা করে সব কিছু আল্লাহ পাক জান্নাতে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এই সুসংবাদটা হচ্ছে কাদের জন্য, যারা বলবে যে আমাদের আল্লাহ হচ্ছেন, আমাদের রব হচ্ছেন আল্লাহ, এবং টিকে থাকবে এর উপরে। শুধু বলা পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ নয়, বলে কিন্তু অনেকেই টিকে থাকতে পারে না, এটা হচ্ছে সমস্যা। আল্লাহ যে এক, তিনি যে একক সত্তা, তিনি যে একমাত্র সৃষ্টিকর্তা, এ কথা কিন্তু কাফেররাও স্বীকার করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুনা আল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, হে নবী তুমি তাদেরকে জিজ্ঞেস করে দেখো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যদি প্রশ্ন করো যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, লায়াকুলুনা আল্লাহ, তারা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে তাদেরও তো বিশ্বাস আছে যে আল্লাহ আছে, একজন সৃষ্টিকর্তা, একজন পরিচালক, একজন নিয়ন্ত্রক আছে, এটা কিন্তু তাদেরও বিশ্বাস আছে। কিন্তু পার্থক্য হচ্ছে তারা সুম্মাস তাকামু, এখানে গিয়ে তারা আর নেই। আল্লাহর ইমানের সাথে যে দৃঢ় থাকার বিষয়টি, আল্লাহকে অভিশাপে মানলাম, তার অর্থ শুধু স্বীকার করা নয়, এর উপরে টিকে থাকা। টিকে থাকা মানে আল্লাহর উপর ইমান আনা, তার তাওহিদে বিশ্বাস করা, তাওহিদের যে তিনটা প্রকার আছে সবগুলিতে বিশ্বাস করা, শুধুমাত্র আল্লাহ রব প্রতিপালক এটাতে বিশ্বাস করার কথা বলা হয়নি এখানে। কাফের মুশরিকরা, তৎকালীন আরবের মুশরিকদের এ বিশ্বাস ছিল যে আল্লাহ সৃষ্টি করেছেন, তিনি প্রতিপালন করেন, এটা তাদের বিশ্বাস ছিল। অর্থাৎ তাওহিদ রুবুবিয়াত, রব হিসাবে আল্লাহর একত্ব, এই বিশ্বাস তাদের ছিল। কিন্তু তাওহিদে ইবাদত, তাওহিদে আসমা ওয়া সিফাত, বাকি দুটি প্রকার, এতে তাদের বিশ্বাস ছিল না। ইবাদত আল্লাহ করতে হবে, এই বিশ্বাস তাদের ছিল না। এই কারণে আমাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে এখানে, তারা হয়েছে মুশরিক, আমরা হয়েছে মুমেন। তাহলে ইস্তেকামাতটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দৃঢ় থাকতে হবে যে আল্লাহর উপর ঈমান আনলাম, এখন তার কথা শুনতে হবে, তার নির্দেশ মানতে হবে। যারা মানবে, যারা তার নির্দেশ মতো চলবে, তাদের জন্যই ওয়াবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, এমন জান্নাত যে জান্নাতের ওয়াদ আল্লাহ করেছেন। সেখানে কি আছে? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, তোমাদের মন যা চায়, তোমাদের যেটা ইচ্ছা হয়, সব কিছু আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে দিয়ে রেখেছেন। একই কথা হাদিসে এসেছে, যে হাদিসটি আমি আপনাদের সামনে পাঠ করেছি, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, কুল লি ফিল ইসলামে কাউলান, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলুন, লা আসআলু আহাদান গায়রাকা ও ফি রওয়ায়াতিন বাদাকা, যে প্রশ্ন আমি আর কাউকে করব না আপনাকে ছাড়া, যে প্রশ্ন আপনার পরে আমি আর কাউকে করব না। ইসলাম সম্পর্কে আপনি এমন একটি কথা বলুন যে কথা আমি আর আপনার পরে কাউকে জিজ্ঞেস করব না। আল্লাহ রাসূল বললেন যে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আল্লাহ এক এবং এই কথার উপরে টিকে থাকো। একটি প্রশ্ন আর একটি জবাব, প্রশ্নটাও খুব ছোট, জবাবটাও ছোট, কিন্তু এর ভিতরের যে মর্ম এটা কিন্তু খুব কঠিন। আল্লাহ নবী বললেন যে তুমি বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনলাম এবং এর এই কথার উপরে টিকে থাকো, এই একটা কথাই তোমার জন্য যথেষ্ট হবে, আর কোনো প্রশ্নের প্রয়োজন নেই। তাহলে আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তাহলে ঈমান এনে ঈমানের উপর টিকে থাকাটা হচ্ছে জরুরি। টিকে থাকার অর্থ হচ্ছে সার্বিকভাবে ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা, তাই না? ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা কোথায়? আল্লাহ এবং আল্লাহর বিধানের কাছে, ওহির বিধানের কাছে আত্মসমর্পণ করা। তাহলে আমাদের সার্বিক জীবনের সমস্ত কর্ম পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করতে হবে, এটার নাম হচ্ছে আত্মসমর্পণ। আমি মসজিদে সালাত আদায় করতে গেলাম, জামাতে সালাত আদায় করলাম, বা আমি তাহাজ্জুদ গুজার, ঠিক আছে, কিন্তু মসজিদের বাইরে গিয়ে আমি ইসলাম মানি না, আমার পারিবারিক জীবনে ইসলাম নেই, আমার রাজনৈতিক জীবনে ইসলাম নেই, অর্থনৈতিক জীবনে ইসলাম নেই, সাংস্কৃতিক জীবনে ইসলাম নেই, তাহলে কি আত্মসমর্পণ হবে? এটাকে বলা যাবে আত্মসমর্পণ? আমি সালাত আদায় ঠিকই করছি, আমি সুদ খাচ্ছি, আমি ঘুষ খাচ্ছি, আমার মানে আমার ঘর ভর্তি অপসংস্কৃতি ছয় লাভ, এটার নাম তো আত্মসমর্পণ নয়। এরকম যদি হয় তাহলে ওই ব্যক্তি টিকে থাকতে পারে নাই। যিনি টিকে থাকবেন তাকে অবশ্যই অবশ্যই সমস্ত বাতিল থেকে মুক্ত থাকতে হবে, এটার নাম হচ্ছে টিকে থাকা। এই ইস্তেকামতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবশিরু বিল জান্নাহ, তাহলে নিশ্চয়ই যে জান্নাতের সুসংবাদ আসতেছে পরপরে, তাহলে এই কাজটা খুব সহজ ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। এই জন্য সাহাবাদের জীবনী ছিল অত্যন্ত কঠিন, প্রচণ্ড নির্যাতন তারা সহ্য করেছেন, কিন্তু তারা ইসলাম থেকে বিন্দুমাত্র সরে যান নাই। আজকের সমাজেও যদি আমরা কেউ সত্যিকার অর্থে দিনকে মেনে চলি, আপোষহীনভাবে যদি দিনের বিধানগুলি মানে, আসলে বাধার সম্মুখীন এক খোদ ঘর থেকেই আরম্ভ হয়ে যায়, নিজ পরিবার থেকে বাধা আসে, সমাজ থেকে বাধা আসে, এক শ্রেণীর মৌলবী সাহেবদের কাছ থেকে বাধা আসে, রাষ্ট্রীয় বাধা আসে। চার ধরনের বাধার মোকাবিলা করে আমাদেরকে টিকে থাকতে হবে। চার ধরনের বাধার সম্মুখীন হতে হয়। কেউ যদি হক মেনে চলে, নিজ পরিবার থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, আলেম ওলামা এক শ্রেণীর তথাকথিত আলেম ওলামা যদি বলি তাদের কাছ থেকে বাধা আসবে, রাষ্ট্রীয় বাধা আসবে। সমাজ একরকম চলছে, সমাজের বিরুদ্ধে আপনি বলবেন, সমাজের লোকেরা বলবে যে তো নতুন কথা শুরু করেছে, তুমি কোথায় পেয়েছো হাদিস, তুমি কি হাদিস জানো? একজন জেনারেল শিক্ষিত ভাই যদি একজন মৌলভী সাহেবের সামনে গিয়ে হাদিস বলে, প্রথম কাজই হচ্ছে তাকে একটা ধমক দিয়ে বসিয়ে দেওয়া, তুমি কি আবারত পড়তে জানো, তুমি কি হাদিস জানো, কোথায় কি বাংলা বই পড়েছো, চটি বই পড়ে কথা বলছো, শেষ, এক কথা কিন্তু ধমক দিয়ে দিল। কিন্তু ওই এই চটি বইয়ের ভিতরে যে আসলে সত্যিকার অর্থে কোরআন হাদিস আছে, এখানেও যে বুখারী মুসলিমের হাদিস আছে, এটা দেখে যে সে বলছে, সেই দিকে আর মৌলভী সাহেব তাকায় না। এইভাবে বাধার মোকাবেলা করে টিকে থাকতে পারলে ওই ব্যক্তির জন্যই কিন্তু জান্নাত। ইসলামের প্রথম যুগ দিয়ে আমরা চলে যাই, একেবারে প্রাথমিক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তার দাওয়াতে যারা ইসলাম কবুল করেছিল তার মধ্যে অধিকাংশ মানুষই ছিল গরিব মানুষ। প্রথম যুগে যারা ইসলাম কবুল করেছিলেন তাদের অধিকাংশ ছিল গরিব সাধারণ মানুষ, ক্রীতদাস। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ক্রীতদাস ছিলেন না, এমনিও ক্রীতদাস, তারপরে দেখতে শুনতে খুব অপছন্দ, কালো কুৎসিত, তাই না, হাবশি গোলাম, কিন্তু আল্লাহ পাক তাকে কবুল করলেন, তার মনিব কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, ধনাঢ্য ব্যক্তি উমাইয়া বিন খালফ, তাকে তো আল্লাহ কবুল করেন নাই, আল্লাহ কবুল করেছেন বিলালকে। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহু পরাধীন থেকেও, অন্য একজনের অধীনে থেকেও, চাকর হয়েও ইসলাম কবুল করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কবুল করলেন। আর এই কারণে তার উপরে নেমে এসেছিল নির্যাতনের স্টিম রোলার। উমাইয়া এমন নির্যাতন বিলালের উপর চালিয়েছিল, অত্যন্ত মর্মান্তিক নির্যাতন, প্রচণ্ড রৌদ্রের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ফেলে চাবুক মেরে বেত্রাঘাত করে রক্তাক্ত করে দেওয়া হতো বিলালকে। বিলালকে বলা হতো যে তোমার রব হচ্ছে জাত এবং উজ্জা, লাত এবং উজ্জা, কিন্তু বিলাল বলতেন কি আহাদ আহাদ, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে বিলালের উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া হলো। কি করা হলো? বিলাল রাদিয়াল্লাহু আনহুকে লোহার বর্ম পরিধান করানো হলো, করিয়ে বালির মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে তাকে ফেলে রাখা হতো। প্রচণ্ড রোদ, রৌদ্রের উত্তাপ, বালির রৌদ্রের তাপে বালিও গরম হয়ে যায়। মরুভূমির বালির একটা তাপ আছে, বালির উত্তাপ, নিজের শরীরে যে লৌহ বর্ম পরিধান করে রাখা হয়েছে সেটার তাপ, ত্রিমুখী তাপে বিলালের জীবন প্রায় উষ্ঠাগত ছিল। তবুও বিলাল রাদিয়াল্লাহু আনহু দিন থেকে সামান্যতম দূরে সরে যাননি। তিনি বলেছেন আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক, এটাই ছিল তার কথা। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন এই পরিমাণ নির্যাতনের পরেও বিলাল ফিরে আসলো না, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হলো আরও মর্মান্তিকভাবে, মক্কার যুবক ছেলেদের হাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তুলে দেওয়া হতো, রশি দিয়ে বেঁধে ঠিক গরু ছাগল যেভাবে চড়ানো হয় এইভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে মক্কার বখাটে ছেলেদের হাতে তুলে দিয়ে তাকে নির্যাতন করা হতো। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কার অলিতিগুলিতে তারা টেনে হেঁচড়ে সারাদিন নির্যাতন করত। বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন আহাদ আহাদ, আমার আল্লাহ এক আল্লাহ এক, কিন্তু তারা দিন থেকে দূরে সরে যান নাই। তাতেও বিলালকে দিন থেকে ফেরানো যায়নি। উমাইয়া সর্বশেষ চিন্তা করল যে এত কম শাস্তিতে হবে না, বিলালকে এবার রৌদ্রের মধ্যে বালির উপরে চিত করে শুয়ে রেখে প্রকাণ্ড একটা পাথর, বিশাল ওজনের একটা পাথর বিলালের বুকের উপরে চাপা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হচ্ছে। আর বলা হচ্ছে লা তাসালু হাকাদা হাত্তা তামুত আও তা'বুদু মুহাম্মাদ ওয়া তাকফুরা লাত ওয়াল উজ্জা, বিলাল মৃত্যু পর্যন্ত তুমি এভাবেই থাকবে যদি তুমি মুহাম্মাদের দিনকে ত্যাগ না করো, এই হচ্ছে তোমার শাস্তি, এইভাবেই তুমি মরে যাবে, যদি বাঁচতে চাও তাহলে মুহাম্মাদের দিনকে ত্যাগ করো। ওয়া তা'বুদা লাত ওয়াল উজ্জা, আর লাত এবং উজ্জা যে লাত উজ্জার ইবাদত আমরা করি তুমি তার ইবাদত করো, তবে তোমাকে মুক্তি দেওয়া হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহু নির্যাতিত বিলাল, নিষ্পেষিত বিলাল, রক্তাক্ত বিলালের মুখ দিয়ে শুধু একটি শব্দ উচ্চারিত হয়েছিল সেদিন, আহাদ আহাদ, আমার আল্লাহ হচ্ছেন এক আল্লাহ এক। সুবহানাল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে চিনেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, সবাইকে ফিরে যেতে হবে তার কাছে। এই জন্য বিলাল এই নির্যাতনকে, এই নিষ্পেষণকে কিছুই মনে করেননি, হাসি মুখে বরণ করে নিয়েছেন আর আল্লাহর উপর তাওয়াক্কাল করেছিলেন। উমাইয়া শেষ পর্যন্ত বিলালকে যখন ফিরাতে পারল না তখন সে বিলালকে বিক্রি করে দিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিলালকে ক্রয় করে নিয়ে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ, আরেকজন সাহাবি খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনিও নির্যাতিত হয়েছিলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে একজন কাফেরকে হত্যা করেছিল, হারেস বিন আমির নামে একজন কাফেরকে হত্যা করেছিল। পরবর্তীতে তিনি কাফেরদের হাতে ধরা পড়ে যান, ধরা পড়ার পরে ওই হারিসের সন্তানরা তাকে, মানে তাদের আব্বার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য খুবাইবকে ক্রয় করে নেয়, নিয়ে যে হত্যা করার জন্য হারামের বাইরে নিয়ে যাওয়া হয়, হত্যা করা হবে খুবাইবকে, খুবাইব নিশ্চিত তাকে হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন বললেন দাউনি উসাল্লি রাকাতাইন, আমাকে দুরাকাত সালাত আদায় করার সময় দাও, আমাকে ছেড়ে দাও যে আমি দুরাকাত সালাত আদায় করি, সুযোগ দাও। ফাতারাকুহু, তারা তাকে সুযোগ দিল, ফারা রাকা রাকাতাইন, দুরাকাত সালাত তিনি আদায় করলেন। অতপর বললেন ফাল্লাহ ফাকালা ওয়াল্লাহি লাউলা আন তাহসিবু আন্না মা বি সাজাউল্লা জিদ্দু, আল্লাহর কসম করে বলছি তিনি দুরাকাত সালাত খুব তাড়াতাড়ি করলেন, খুব লম্বা চৌড়া কিরাত করলেন না, খুব দ্রুততার সাথে পড়ে নিলেন, মানে দ্রুত বলতে স্বাভাবিক গতিতে পড়লেন, দীর্ঘ করলেন না। তো উঠে সালাত শেষ করে তাদেরকে বলছেন, শত্রুদেরকে, শত্রু তো হত্যা করার জন্য প্রস্তুত, এখনই তাকে হত্যা করবে, বলছে আল্লাহর কসম করে বলছি যদি তোমরা এমনটি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে গেছি, তোমরা যদি এমনটি ধারণা না করতে যে আমি মৃত্যুকে ভয় পেয়েছি, এই জন্য হয়তো সালাত খুব লম্বা শুরু করে দিয়েছি, এরকম যদি তোমাদের ধারণা না হতো তাহলে আল্লাহর কসম করে বলছি আমি আমার সালাতকে আরও দীর্ঘ করে পড়তাম। সুবহানাল্লাহ, মৃত্যুর মুখোমুখি সময়ে সময়ে খুবাইব একথা বলছেন অত্যন্ত দৃঢ়তার সাথে। সুম্মা কাল, অতঃপর তিনি বলছেন আল্লাহুম্মা আহসিম আদাদান ওয়াক্তুল হুম বাদাদান ওয়ালা তুবকি আহাদান, হে আল্লাহ তুমি এই শত্রুদের এক এক করে গুনে রাখো, এদেরকে তুমি বিক্ষিপ্তভাবে হত্যা করো, এদের কাউকে তুমি ছাড়বে না। শত্রুদের সামনে, শত্রুদের বিরুদ্ধে এইভাবে বদ্দ তিনি সেখানে দাঁড়িয়ে করছেন, অতবার হাসতে হাসতে আবৃত্তি করছেন কি ফালাস্তুবা লিহিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি যামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়াদালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি সিলভিন মুমাজ্জাই ফালাস্তুবা লিহিনা উক্তাল মুসলিমান, আমি কোনো কিছুকে পরোয়া করি না যখন আমি একজন মুসলমান হিসেবে নিহত হই, যখন আমি একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করি তখন আমি কোনো কিছুকে পরোয়া করি না। যেভাবেই আমাকে ধরাশায়ী করা হোক, যেভাবেই আমাকে হত্যা করা হোক, তা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে, ইউবারেক আলা আওসালে শিল্পী মুমাজ্জাই, তিনি আল্লাহ ইচ্ছা করলে আমার এই কর্তিত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, বিচ্ছিন্ন দেহের মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কামনা করলেন, আর দৃঢ়চিত্তে তিনি তার মনের কথা বলে দিলেন কাফেরদের সামনে। এরপরে তাকে হত্যা করা হলো, তিনি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেলেন। এটার নাম হচ্ছে ইস্তেকামাত, দিনের উপর টিকে থাকা। ওইখানে গিয়ে তিনি আপোষ করেন নাই, বাঁচার ইচ্ছা থাকলে শত্রুদের সাথে আপোষ করতে পারত, করে নিজের জান বাঁচানো যেত, কিন্তু খুবাইব আপোষমুখী মানুষ ছিলেন না। দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আপোষ করে বাঁচার চেষ্টা তিনি করেন নাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবীর কথা শুনুন। আম্মার, তার পিতা হচ্ছে ইয়াসির, মা হচ্ছে সুমাইয়া। ইসলামের সর্বপ্রথম যিনি শাহাদত বরণ করেছিলেন তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা সর্বপ্রথম শহীদ হয়েছিলেন ইসলাম কবুল করার কারণে। ইসলাম মুসলমান হওয়ার কারণে তাদের উপর তৎকালীন কাফেররা প্রচণ্ড নির্যাতন শুরু করে দিয়েছিল। একই অবস্থা, বালির মধ্যে ফেলে রেখে, পাহাড়ের উপত্যকায় ফেলে রেখে নির্যাতন করা হচ্ছে, পিটানো হচ্ছে, রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বি আম্মার ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহর নবী আম্মার তার পিতা এবং মাতার পাশ দিয়ে যাচ্ছেন। ওহুম ইউ আযাবুন, তারা তখন নির্যাতিত হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে। মক্কার উপত্যকায় পাহাড়ের পাদদেশে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, আল্লাহ নবী যাচ্ছেন, নির্যাতন দেখে অত্যন্ত সুন্দর একটি সান্ত্বনার বাণী তাদেরকে শুনিয়ে দিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সে নির্যাতনের মুখ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা তার ছিল না, ওইরকম কোনো শক্তি ছিল না যে যারা নির্যাতন করছে তাদের কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়ে আসা হোক বা তাদের সাথে লড়াই করে তাদেরকে উদ্ধার করা হোক, এরকম শক্তি, এরকম ক্ষমতা আল্লাহ নবীর তখন ছিল না। তিনি দেখছেন যে মুসলমান হওয়ার কারণে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মারা হচ্ছে, আল্লাহ নবী সান্ত্বনার বাণী শুনলেন কি, সবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, ধৈর্য ধারণ করো হে ইয়াসির পরিবার, নিশ্চয়ই তোমাদের জন্য প্রতিশ্রুত স্থান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের জন্য মানুষ হাসতে হাসতে দুনিয়ার জীবন শেষ করে দিতে পারে। দুনিয়াটা এত তুচ্ছ, এত সামান্য, আখেরাতের তুলনায় মানুষ মনে করবে যে দুনিয়াতে আমরা একটা সকাল বা একটা বিকাল অবস্থান করেছিলাম। আখেরাতের হায়াতের তুলনায়, আখেরাতের সময়ের তুলনায় মানুষ মনে করবে যে দুনিয়াতে আমরা হয়তো একটা সকাল মনে অবস্থান করেছিলাম, অথচ আমরা মনে করে নিয়েছি দুনিয়াটা কত বড়, কত সময় আমরা এখানে বাস করতেছি, কত কিছু করার স্বপ্ন আমাদের এখানে। একটু আগেই একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আসলাম, মানে নকশা ডিজাইন করা, বাড়ির ডিজাইন করার আর কি, আর্কিটেক্ট। তো দেখলাম যে আসলে সাধারণত যারা বাড়ি করতে যান তারা সব বয়স্ক মানুষ, কারণ চাকরি করে রিটায়ারমেন্টে গিয়ে টাকা পয়সা পাওয়ার পরে যখন আর্থিক সচ্ছলতা আসে তখন মানুষ বাড়ি করে। তা আমি নিজে নিজে চিন্তা করতেছি, এই লোকটা যখন বাড়ি করতেছেন, বাড়িটা হয়তো শেষ হতে হতে আর কয়দিন বেঁচে থাকবেন? একটা বাড়ি করা অনেক কষ্টের কাজ। হ্যাঁ, যদি জীবনের শুরুতে একটা বাড়ি হতো, বাড়িটা নির্মাণ করে হয়তো বেশ কিছুদিন সেখানে থাকার, বসবাসের একটা সুযোগ হয়তো আল্লাহ দিত। এমন একটা বয়সে মানুষ বাড়িঘর নির্মাণের জন্য ব্যস্ত হচ্ছে যে ওই সময়ে তার আখেরাতের দিকে চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের গড় আয়ু তো খুব কম, তো সেই হিসাবে মানে 50-55-60 বছর বয়সে বাড়ি করলে মানুষ কয়দিন বেঁচে থাকবে? কিন্তু যেই বাড়িতে আমরা চিরস্থায়ী হব, যে বাড়ির জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত, সেই বাড়ির চিন্তা কিন্তু আমাদের কারো মাথায় নাই। সেই বাড়ির চিন্তাই মাথায় নেই যে সেখানে যে যেতে হবে। সাহাবীরা বুঝেছিলেন যে হ্যাঁ, এই দুনিয়াটা হচ্ছে সামান্য, এখানে যত নির্যাতনই হোক, যত কষ্টই হোক, আখেরাতটা যেন সুন্দর হয়। কারণ চিরস্থায়ী জায়গা তো হচ্ছে এটা, ওইটা, এটা না ওইটা। এই বুঝটা যাদের মধ্যে আছে তারা কিন্তু এই ইস্তেকামাত করতে পারবে, দিনের উপরে টিকে থাকতে পারবে। আর এই বুঝটা যাদের মধ্যে নাই, যারা মনে করবো যে দুনিয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার হায়াত আখেরাতের তুলনায় কিরকম, দৃষ্টান্ত দিকে বলেছেন যেমন সমুদ্রের পানির মধ্যে কেউ আঙ্গুল প্রবেশ করালো, আঙ্গুলটা সে উঠিয়ে নিয়ে আসলো, এবার সে দেখুক তার হাতের সাথে কতটুকু পানি এসেছে। বলুন দেখি, যদি পানির মধ্যে, সমুদ্রের জলরাশির মধ্যে যদি আঙ্গুল ঢুকিয়ে আমরা উঠাই, কয় ফোঁটা পানি আসবে? এক ফোঁটা, দুই ফোঁটা বেশি হলে। আল্লাহ রাসূল বলছেন এই আখেরাতের তুলনায় এই সামান্য পানি, এই এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন মানে আপনার আমার জীবন নয়, দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে এই পৃথিবী ধ্বংস পর্যন্ত এইটুকু হচ্ছে হায়াত। আর এই যে বিশাল জলরাশি যার কোনো শেষ নাই, সেটা হচ্ছে মানুষের আখেরাত। সুবহানাল্লাহ। তাহলে আখেরাত কত বড়, কি কোনো হিসাব করা যাবে? একজন মহিলা কবি খানসা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার একটা সান্ত্বনার বাণী শুনেন। চারটি সন্তানকে জিহাদে পাঠিয়েছি, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, চারটি সন্তানকে জিহাদে পাঠানোর পরে সংবাদ আসলো যে তার চারটি সন্তানই শহীদ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তারা দ্বীনের প্রতি কত দৃঢ় ছিল, চার সন্তানের শহীদের শহীদ হওয়ার সংবাদ পেয়ে ওই মা বলছে কি, আলহামদুলিল্লাহি শাররাফানি বিকাতলিহিম ওয়া আরজু মির রাব্বি আয়াজমাআনি বিহিম ফি মুস্তাকারির রহমা। ওই আল্লাহর প্রশংসা করছি যিনি তাদেরকে শহীদ করার মাধ্যমে আমাকে সম্মানিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। একজন মা বলছেন ওই আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ শাররাফানি বিকাতলিহিম, আমার এই সন্তানদের শাহাদাতের বিনিময়ে যিনি আমাকে সম্মানিত করেছেন আমি ওই আল্লাহর প্রশংসা করছি। আমি আমার রবের কাছে চাই, ও আরজু মির রব্বি, আমার রবের কাছে আমার প্রার্থনা হচ্ছে, আমার চাওয়া হচ্ছে, আইয়াজমাআনি বিহিম ফি মুস্তাকারির রহমা, তিনি যেন তাদের সাথে আমাকে মিলিত করেন রহমতের স্থিতিশীলতার দিনে, অর্থাৎ আখেরাতে যেন আল্লাহ তাদের সাথে আমাকে মিলিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে দিনের উপরে টিকে থাকার অসংখ্য দৃষ্টান্ত আছে। বিপদ মুসিবত দেখলেই দিন ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়ার নাম দিনের উপর অবিচল থাকা নয়। বিপদ আসবে, মোকাবেলা করতে হবে, করে সামনে যেতে হবে। হ্যাঁ, সাময়িক ধৈর্যচ্যুতি ঘটতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা ঘরের পাশে নিজের চাদরকে বালিশ বানিয়ে শুয়ে আছেন। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহ নবীর কাছে আমরা বললাম, দাবি করলাম, তিনি তখন কাবার চত্বরে কাবার ছায়ায় তিনি শুয়েছিলেন। আমরা বললাম, ফাকুল আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা, হে আল্লাহ রাসূল, এই যে এত বিপদ, এত কষ্ট, এত নির্যাতন আমাদের উপর দিয়ে যাচ্ছে, হে আল্লাহ নবী, আলা তাস্তানসিরুলানা আও তাদউলানা, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য ইস্তেগফার করার সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহ নবীর কাছে আক্ষেপ করে সাহাবিরা এই কথা বললেন, হে আল্লাহ নবী, আপনি তো নবী, আপনি তো রাসূল, আল্লাহর কাছে সাহায্য চান, আপনি কি আমাদের জন্য আল্লাহর সাহায্য চাইবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত যুগের কিছু কথা বলে দিলেন, বললেন, ফাকালা কাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযুর রাজুল, শুনো, তোমাদের পূর্ব যুগে যারা ইসলাম কবুল করেছিল, দিনের উপর যারা টিকেছিল, তাদের কাউকে ধরে আনা হতো, ধরে এনে ফায়ুখাদু রাজুল ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে গর্ত খোঁড়া হতো, ফায়ুজালু ফিহা, তাকে গর্তের মধ্যে রাখা হতো, ফায়ুজাউ বিল মিনশার, অতঃপর করা টানা হতো, ফায়ুদাউ আলা রাসিহি, অতঃপর করা তার মাথায় রেখে, ফায়ুজালু নিসফাইন, মাঝখান দিয়ে চিরে দুই ভাগ করে দেওয়া হতো, শুধু তাই নয়, লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে বস্তুগুলিকে ছিঁড়ে আলাদা করে দেওয়া হতো হাড্ডি থেকে। এইরকম নির্যাতন তোমাদের পূর্ব যুগে যারা দিন কবুল করেছিল তাদেরকে করা হতো, কিন্তু তারা ফামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত নির্যাতন সহ্য করেও তারা দিন থেকে সামান্যতম বিচ্যুত হন নাই। করাতে দ্বিখণ্ডিত হয়েছে, গোস্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হাড্ডি সার করে দেওয়া হয়েছে, তবুও তারা দিন থেকে সামান্যতম দূরে সরে যাননি। আল্লাহ নবী যখন খাব্বাব এবং অন্যান্য সাহাবীর আল্লাহ রাসূলের কাছে এই দাবি জানালো, আলা তাস্তানসিরুলানা আলা তাদউলানা, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমাদের জন্য কি আল্লাহর কাছে দোয়া করবেন না? তখন আল্লাহ রাসূল বলছেন, কি বলছো তোমরা, তোমাদের পূর্ব যুগে এইরকম হতো, কি হতো, করাতে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, হাড্ডি থেকে গোস্তগুলিকে ছিঁড়ে ফেলা হতো, তবুও তারা দিন থেকে দূরে সরে যান নাই। আল্লাহ লা ইয়াতিমান্না হাদাল আমর, আল্লাহর কসম করে বলছি এই দিন অবশ্যই পূর্ণতা লাভ করবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ লা ইয়াতিমান্না হাদাল আমর, এই দিন অবশ্যই পূর্ণতা পাবে একদিন, আল্লাহর কসম করে বলছি, সেদিন কি হবে, হাত্তা ইয়াসিরা রাকিব মিন সানআ ইলা হাদরামাউত, সেদিন সানআ থেকে হাদরামাউত, ইয়েমেনের রাজধানী সানআ থেকে আরেকটি শহর হাদরামাউত পর্যন্ত একজন আরোহী এই শহর থেকে ওই শহরে যাবে, ভ্রমণ করবে, এত নির্বিঘ্নে এত নির্ভয়ে যাবে যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, সে শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আর কি করবে, যিবু আলা গানামিহি, অথবা নেকড়ে তার ছাগলের পালের উপর আক্রমণ করতে পারে, এই ভয় থাকবে, শুধু এক আল্লাহর ভয় আর নেকড়ে বাঘ তার ছাগলের পালে আক্রমণ করবে, এই ভয় থাকতে পারে, এছাড়া আর কোনো ভয় তার থাকবে না। এত নিরাপদ সময় আসবে যেদিন সানআ থেকে হাজরামাউত পর্যন্ত নির্ভয়ে মানুষ চলতে পারবে, শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া কারো কোনো ভয় থাকবে না, অর্থাৎ কোনো নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন হবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করতেছো। হাদিসের শেষে আল্লাহ রাসূল বললেন ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করতেছো, ধৈর্য ধরো। এত অধৈর্য হলে হবে? জান্নাতে যেতে হলে তো নির্যাতন ভোগ করতেই হবে। আল্লাহর নবী উল্টা তাদেরকে আরো সান্ত্বনা দিয়ে দিলেন, অর্থাৎ জান্নাতে যাওয়া খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্যই অন্য এক হাদিসে আছে, হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, জাহান্নামকে পরিবেশ বেষ্টন করে আছে ভোগবিলাস আনন্দ, আর জান্নাতকে বেষ্টন করে আছে দুঃখ কষ্ট। জান্নাতের চারদিকে ঘিরে রাখা হয়েছে দুঃখ কষ্ট নির্যাতন অভাব অনটন যত সমস্যা, আর জাহান্নামের চারদিকে আছে আনন্দ বিলাস ভোগ বিলাস সুখ শান্তি সব। জান্নাতে যেতে হলে এই অবস্থা এই পরিস্থিতির মোকাবেলা করে জান্নাতে যেতে হবে, আর এটা কিন্তু একটা সামান্য সময়ের জন্য, অল্প সময়, কারণ দুনিয়ার হায়াতটাই যেহেতু সামান্য। কাজে এই সামান্য সময় যদি আমরা কষ্ট স্বীকার করতে পারি, কষ্ট করে দিনের উপর টিকে থাকতে পারি, তবেই আমরা আমাদের আখেরাতকে সুন্দর করতে পারব। এই যে কয়েকটা দৃষ্টান্ত দিলাম সেটা হচ্ছে সাহাবীদের দিনের উপর টিকে থাকার দৃষ্টান্ত, এরকম অনেক দৃষ্টান্ত আছে, নবী রাসূলদের দৃষ্টান্ত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী জানেন, সারাটা জীবন তিনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার পর পরীক্ষা লাগিয়েছেন। শুরু হয়েছে বাপের সাথে, একবারে শুরুটা আব্বার সাথে শুরু, শেষ পর্যন্ত হিজরত করেছেন, আগুনে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তিনি দিন থেকে সামান্যতম সরে যান নাই। আগুনে ফেলে দিচ্ছেন সেখানেও পরীক্ষা, প্রার্থনা কার কাছে করবে, সাহায্য করতে আসলেও তিনি সাহায্য নেওয়ার প্রয়োজন মনে করেন নাই, ফেরেশতা এসে সাহায্য করবে অসম্ভব, ফেরেশতা তো সৃষ্টি করেছে আল্লাহ। তিনি বললেন কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম তত্ত্বাবধায়ক, শেষ, এক কথায় সব পরীক্ষা পাস। আগুনে ফেলে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, সেখানে তিনি বললেন কি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো ওই হাসবুনাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলার পরে আল্লাহ কি বললেন, আগুনকে তখন নির্দেশ দিলেন আল্লাহ কি, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হও, খুব বেশি ঠান্ডা না, আবার বেশি ঠান্ডা হলে কষ্ট হবে। এই যে এখন শীত বেশি কষ্ট হচ্ছে না, বিশেষ করে বয়স্ক মানুষদের কষ্ট বেশি হচ্ছে, আমরা যুবক মানুষ আমাদেরই সমস্যা হচ্ছে, আর বয়স্ক মানুষদের আরও বেশি কষ্ট হচ্ছে। আল্লাহবাক ইব্রাহিমকে আগুনকে এমন নির্দেশ দিলেন যে আগুন তুমি ঠান্ডা হও, কিন্তু সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য যেটা আরাম হয় শান্তিময় ঠান্ডা হও। তাহলে যে আল্লাহর কাছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে এই কথা বলতে পারলেন, সে আল্লাহ কি এখন নেই, আছে না? এখন আমরা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলতে পারি না? মাঝে মধ্যে বেশি বেশি সময় কথাটা বলবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বিপদে পড়ছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বাস আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছেন, কারণ ক্ষমতা তো হচ্ছে আল্লাহর, এই পৃথিবীর মালিক তো হচ্ছেন তিনি, কাজে আমাকে তিনি কিভাবে রাখবেন, আমাকে কিভাবে তিনি মুক্তি দিবেন, কিভাবে বাঁচাবেন নাকি বিপদে ফেলবেন, এর মালিক তো হচ্ছেন আল্লাহ। সব সময় এই তাওয়াক্কাল নিয়েই, এই জন্য ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হয় কি, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাওয়াক্কালতু আলা আল্লাহ, আল্লাহর নামে শুরু করছি বের হচ্ছি, হে আল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ, আমি ভরসা করছি তোমার উপরে আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করেই ঘর থেকে বের হতে হয়। তাহলে যদি আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কল করতে পারি, সত্যিকার অর্থে যদি কোনো মানুষ কোনো বান্দা যদি আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেবেন, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা আল্লাহকে ডাকতেই জানি না, আল্লাহকে ডাকাই আমরা শুনি মানে আমরা শিখে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এত খেপলো, ক্ষিপ্ত হয়ে বলল লা ইল্লাম তান্তাহিল আরজুমান্নাকা ওয়া হজুরনি মালিয়া, খেপবে না কেন ইব্রাহিম, এত ইব্রাহিম আলাইহিসসালাম গোটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে চলে গেলেন। সমাজের সব মানুষ মূর্তি পূজা করে ইব্রাহিম আলাইহিসসালাম একাই মূর্তি ভেঙে ফেললেন। খুব চারটিখানি কথা নয়, মূর্তি ভাঙ্গা, সমাজের বিরুদ্ধে গিয়ে মূর্তি ঘরে ঢুকে সব মূর্তিকে ভেঙে দেওয়া। সেই ইব্রাহিমকে বাঁচিয়ে রাখে নাকি কেউ? আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন তাই ইব্রাহিম বেঁচে আছেন, নাহলে যত ষড়যন্ত্র ইব্রাহিম আলাইহিসসালামের বিরুদ্ধে হয়েছে একটার পর একটা, সর্বশেষ হচ্ছে আগুনে ফেলে দেওয়া, মানে সবচেয়ে কঠিন যদি বলি আর কি আমরা। তা আগুনে ফেলে দেওয়া তারা খুব খুশি যে কিন্তু মরে গেছে আর তো বাঁচার পথ নাই, কিন্তু সেইখানেও কোনো ফায়দা হলো না। বাপ বললেন, লাইল্লাম তাংতাহিল আরজুমান্নাক ওয়াহজুরনি মালিয়া, হে ইব্রাহিম যদি তুমি বিরত না হও আমি পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ করে দেব, দূর হয়ে যাও আমার কাছ থেকে। বাপ ছেলেকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বিরত হয়েছিলেন, হন নাই। অথচ আখেরাতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার অবস্থা কি হবে জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার দেখা হবে কিয়ামতের দিন। দেখা হয়ে ইব্রাহিম এবং বাপ বেটার মধ্যে দুজনের মধ্যে কথা হবে, কথোপকথন হবে। সেদিন বাপ বলবে যে বেটা আজকে তুমি যে কথা বলো আমি সেটাই শুনব। বাপ বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না আব্বা আমি কি আপনাকে বলি নাই, আমি কি আপনাকে বলি নাই, আল্লাহর পথে দাওয়াত দেই নাই? তখন বলবে বাপ বলবে যে বেটা আজকে তুমি যে কথা বলো সেটাই আমি শুনব। তখন তার শোনার কোনো সুযোগ নেই, তবু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটু দোয়া করবে, বলবে আল্লাহ তুমি তো বলেছো আমাকে অপমান করবে না, আজকে আমার আব্বার যদি এরকম হয় এটা কি অপমান নয়? কিন্তু আল্লাহ পাক বলেছেন কি, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। ইব্রাহিমের বাপ ছিল কাফের, ভাই কাফেরের জন্য পুত্র নবী হয়ে দোয়া করে কোনো ফায়দা হবে না, আল্লাহ বলেই দিয়েছেন স্পষ্ট, ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের পায়ের দিকে তাকিয়ে দেখবেন, দেখা যাবে একটা পশু, কীরকম বেজির মতো, বেজি জাতীয় এরকম একটা পশু, গোবরে কর্দমায় লন্ড ভণ্ড একটা বিশ্রী পরিবেশ, এইরকম একটা পশু আকার ধারণ করে আছে, এটাই হবে ইব্রাহিমের পিতা, ইন্নালিল্লাহ। আর তাকে তখন তার পাগুলি ধরে এইভাবে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। পুত্র সেদিন তার পিতার এই মর্মান্তিক দৃশ্য দেখবে, পুত্র নবী জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তার বাপের অবস্থা, বাপের জন্য কোনো উপকার করতে পারবে না। এই জন্যই জান্নাতে যাওয়ার জন্য নিজের আমল দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বলছে, কি বলছে, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, লাও সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ লা কাতাতু ইয়াদাহা, একটা চুরির ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নবীর সামনে সুপারিশ নিয়ে আসছিল। সম্ভ্রান্ত ঘরের কোনো ব্যক্তি চুরি করেছে, আমাদের দেশে আছে না, যদি অপরাধী একটু সম্ভ্রান্ত হয়, অর্থবিত্তের মালিক হয়, তাকে বাঁচানোর জন্য সবাই ব্যস্ত হয়ে যায়, মন্ত্রী এমপি সমাজ নেতা যেভাবে পারে ঘুষ টুস দিয়ে হলেও কোনো রকমের সাইড টাইড দিয়ে বাঁচানো যায় কিনা। তো আল্লাহ নবীর সামনে তো এই ধরনের সুপারিশ করার কোনো ক্ষমতা কারো নাই। তো এরকম একটা ঘটনা আল্লাহ নবীর সামনে যখন উপস্থাপন করা হলো, তার কথাটা শুধু উপস্থাপন করা হয়েছে আরেকজনের মাধ্যমে, একজন ছোট ছেলের মাধ্যমে, যে আল্লাহ নবীকে তুমি গিয়ে বলো যে এটা অমুক অমুক বংশের বা অমুক পরিবারের। তখন আল্লাহ রাসূল এই কথা বলছেন, আমার মেয়ে মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করে, লা কাতাতু ইয়াদা, আমি তার হাত কেটে দিতাম। আল্লাহ নবী ফাতেমা বলছে, ফাতেমা তুমি নিজেকে আনকিদি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও, আমি মুহাম্মদ তোমার কোনো উপকারে আসবো না। সালিনি মা শি তুমি মালে, আমার সম্পদ থেকে তোমার যেটা চাওয়ার সেটা চেয়ে নাও, কিন্তু জাহান্নামের আগুন থেকে আমি মুহাম্মদ তোমাকে বাঁচাতে পারবো না। আল্লাহ নবী নিজের মেয়েকে বলছেন এই কথা। আর আমাদের দেশে তো বলা যায় জান্নাতের সার্টিফিকেট দেওয়ার বহু হুজুর এখন আমাদের দেশে আছে, বহু পীর সাহেবের জন্ম হয়েছে বাংলাদেশে যারা জান্নাতের সার্টিফিকেট বানায় আর বিক্রি করে টাকার বিনিময়ে। এক বস্তা টাকা নিয়ে যাবেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন অন্য কোন নবীর সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই সুপারিশ করার ক্ষমতা পাবেন। সেই নবী বলছেন তার মেয়েকে যে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি নবী তোমার কোনো উপকারে আসবো না, তোমার কিছু প্রয়োজন থাকলে আমার মাল থেকে তুমি চাও। তাহলে বন্ধুরা আমার আখেরাত অত্যন্ত কঠিন, বাঁচার জন্য নিজেকে চেষ্টা করতে হবে। এই বাঁচার সুসংবাদ হচ্ছে এই দিনের উপর টিকে থাকা, যে যতটুকু দিনে টিকে থাকবেন ঠিক ততটুকুই বাঁচতে পারবেন। এ প্রসঙ্গে আরেকটু আলোচনা আমি করে নেই। দিনের উপরে টিকে থাকাটা হচ্ছে খুব কঠিন, এটা ঠিক, কিন্তু এই কঠিনের মধ্যে কিন্তু পুরস্কার আছে। কারণ একটা ছেলে যখন, যদি আমরা ছাত্রদের দিয়ে উদাহরণ দেই, কেউ প্রাইমারি পরীক্ষা দিয়ে নিশ্চয়ই এম এ পাশের সার্টিফিকেট পাবে না, পাবে কি? একটা ছেলে যখন প্রাইমারি পরীক্ষা দিবে সে ওই লেভেলের সার্টিফিকেটই তার অর্জন হবে। কাজে পরীক্ষা যদি কঠিন হয় পুরস্কার তত সুন্দর হয়, দামি হয়, আর পরীক্ষা যদি হালকা হয় তাহলে পুরস্কারটাও হালকা হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্না ইজামাল জাযায় মা ইজামিল বালায়ে ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কাওমান ইবতালাহুম ফামার রাদিয়া ফালাহু রাদা ওয়া মান সাখিতা ফালাহু সাখত। নিশ্চয় আল্লাহ যখন কোনো কৌমকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে ওই পরীক্ষায় সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকেন, যে পরীক্ষায় অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। মুমিন জীবনের গোটাটাই হচ্ছে পরীক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মা ইয়াযালুল বালাউল বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহা ও মা লাহু খাতিয়া ও মা আলাইহি খাতিয়া। মুমিন জীবন, মুমিন নরনারীর জীবনে, তার নিজেদের জীবন, তার সন্তানদের জীবনে, তার মাল সম্পদে সবসময় পরীক্ষা লেগে থাকে। পরীক্ষা দিতে দিতে এমন অবস্থা হয় যে হাত্তা ইয়ালকাল্লাহা, এমনকি সে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, এই অবস্থায় যে ওমা আলাইহি খাতিয়া, তার কোনো গোনা থাকবে না। বলো সুবহানাল্লাহ। কাজে পরীক্ষা হলে গোনা মাফ হয়ে যায়, একজন মানুষ অসুস্থ হলে গোনা মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যদি মুমিনদের পায়ে একটা কাঁটাও বিদ্ধ হয় না যার বিনিময়ে আল্লাহ তার গোনা মাফ করেন না, সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ যদি ব্যথা পায়, আঘাত পায়, যদি অসুস্থ হয়, তাহলে এদিকে লাভ আছে না লস আছে? লাভ আছে, তাই না? কষ্ট পেলে আল্লাহ কিন্তু গোনা মাফ করে, অসুখ বিসুখে গোনা ঝরে যায়। এই জন্য পরীক্ষা যখনই আসবে, বিপদ যখনই আসবে, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। সবচাইতে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবী রাসূলরা, নবী রাসূলদের বিপদ ছিল সবচেয়ে বেশি। আল্লাহ পাক নবী রাসূলদেরকে করাত দিয়ে চিরাইছেন, হত্যা করেছেন, তার কৌমের লোকেরা আগুনে নিক্ষেপ করেছে, অসংখ্য এরকম অবস্থা ঘটনা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জীবনীতে আসে, আলাইহিস সালামদের জীবনীতে আছে। তাহলে ওই রকম বিপদ তার আমাদের মধ্যে আসে নাই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে দিন যত কঠিন হবে, মানে ধর্মের অনুসরণ আপোষহীনতা যত বেশি, পরীক্ষা তত কঠিন। আপনি যদি ঢিলে ডালা দিন মানেন, মানে যেদিকের বৃষ্টি ওদিকে ছাতা ধরেন, তাইলে পরীক্ষা কম। আপনি সমাজের সাথে মিলে চলার চেষ্টা করলে তাহলে আপনার কোনো শত্রু নাই। কিন্তু যদি আপনি আপোষহীন, যে না আমি দৃঢ়, এটা অন্যায়, এক টাকা সুদ খাওয়া ওষুধ, এক লাখ টাকা খাওয়া ওষুধ। কেউ আপনি যদি মনে করেন যে ঠিক আছে এক টাকা আর দশ টাকা খাই তো সমস্যা কী, বড় টড়ো হইলে আর খাবো না, তাইলে বোঝা যাবে যে আপনি দিনের ব্যাপারে শিথিল, আপনার মানসিকতা খুব নরম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুসা ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আইয়ুন নাস আশাদ্দু বালান, সবচাইতে বিপদগ্রস্ত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়া ও নবী রাসূলগণ, সুম্মাল আমসালু ফাল আমসাল, তারপরে পরবর্তীগণ একের পর এক। তারপরে বলছেন ফায়ুবতালা রাজুলু, ইউবতালা রাজুলু আল হাসাবি দীনিহি ফাইন কানা দীনুহু সুলবান ইস্তাদা বালাউহু, মানুষ তার দীন অনুযায়ী পরীক্ষা হয়, তার ধর্ম অনুযায়ী, তার আনুগত্য অনুযায়ী, আমল অনুযায়ী তার উপর পরীক্ষা নেমে আসে, বিপদ নেমে আসে। যদি সে দিনের ব্যাপারে কঠোর হয় তার পরীক্ষা কঠোর হয়, আর দিনের ব্যাপারে যদি শিথিল হয় তার পরীক্ষাও শিথিল হয়। অর্থাৎ আমি যদি শিথিল হই তাহলে আমার উপর বিপদ মুসিবত শিথিল আসবে, আমি যদি আপোষহীন হই তাহলে সর্বত্র সমাজের সব জায়গায় কিন্তু সব মানে বলা যায় সবার সাথে কিন্তু আমার বাঁধবে, আমি তো কোনোটাই মেনে নেব না। এই সমাজ যেভাবে চলছে তার তো বলা যায় 90% হচ্ছে উল্টা চলছে দিনের। এখন আপনি যদি মনে করেন যে আমি 10% দিন মেনে চলবো আর বাকিটা এদের সাথে চলবো, তাহলে আপনার সাতক্ষণ মাফ, দুনিয়াতে মাফ, দুনিয়াতে আপনার সাতক্ষণ মাফ, মানে এদের সাথে মিলে চলতে পারবেন, কিন্তু আখেরাতে কি মাফ পাওয়া যাবে? আল্লাহকে ছেড়ে দিবেন? আল্লাহ তো ছাড়বেন না। কাজে দুনিয়ার চাইতে আখেরাতের মূল্য বেশি না? কাজে আখেরাতের মুক্তির স্বার্থে আমাদের দুনিয়াতে শিথিল হওয়ার কোনো সুযোগ নাই। ইস্তিকামাত আলা দ্বীন, দ্বীনের উপরে টিকে থাকতে হবে আপোষহীনভাবে, দ্বীনের আনুগত্য করতে হবে আপোষহীনভাবে, শরীয়তের প্রতিটি বিধান প্রতিটি মাসালাকে মূল্যায়ন করতে হবে। কোরআন এবং সহিহ হাদিস যখনই পাবো তখনই মূল্যায়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করব। মুমিনদের সম্বন্ধে আল্লাহ নবী বলছেন হযরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু, সোহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবাল লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মানে মুমিনদের অবস্থা এত সুন্দর, আল্লাহ নবী বলছেন আশ্চর্য, আজাবাল লি আমরিল মুমিন, মুমিনদের বিষয়টা এত আশ্চর্য, ইন্না আমরাহু কুল্লাহু খায়র, যে তাদের সবটাই কল্যাণকর, তাদের গোটা জীবনই কল্যাণকর। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন আসাবাতু সাররাউ শাকারা ফাকানা খায়রাল্লাহু ওয়া ইন আসাবাতু দাররাউ সাবারা ফাকানা খায়রাল্লাহু, মানে বিপদ আসলেও কল্যাণ, সুখে থাকলেও কল্যাণ। আল্লাহ রাসূল বলছেন যে মুমিনদের কি আশ্চর্য, যে মুমিনদের গোটা জীবনটা হচ্ছে কল্যাণ। কিভাবে? ইন আসাবাতু সাররাউ শাকারা, যখন কোনো সুখের সংবাদ সে পায়, খুশি হয়, তখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, ফাকানা খায়রাল্লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতু সাররাউ জররাউ সাবারা, যদি কোনো বিপদ তার উপর নেমে আসে, কোনো মুসিবত যদি তার উপর আসে, কোনো দুঃসংবাদ যদি তার উপর নেমে আসে, তখন সে কী করে? সাবারা, ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহু, এটাও তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে শুক্রিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দুইটা, সুখের সংবাদে শুক্রিয়া, বিপদ আসছে সাবারা, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ দেখে পালিয়ে যাওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, ধৈর্যচ্যুতি ঘটানো যাবে না, এটাই হচ্ছে মুমিনদের মূল বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ পাকও বলছেন লা ইন শাকারতা লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতা ইন্না আযাবী লাশাদীদ, যদি শুকরিয়া আদায় করো, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি বেশি বেশি করে তোমাদেরকে দেব, ওয়া লা ইন কাফারতা, যদি তোমরা অকৃতজ্ঞ হয়ে যাও, অস্বীকারকারী হও, ইন্না আযাবী লাশাদীদ, সাবধান করে দিচ্ছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমার শাস্তি হচ্ছে অত্যন্ত কঠোর। কাজে বন্ধুরা আমার শুকরিয়া আদায় করতে হবে সবসময়, দিনের উপর টিকে থাকতে হবে আমাদেরকে, তবে আমরা ওই যে আয়াত প্রথমে পড়েছিলাম ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তাদের জন্য হচ্ছে সুসংবাদ জান্নাতের, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন। আর সেই জান্নাতে কি আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, যেখানে রয়েছে এমন সব ব্যবস্থাপনা যেটা তোমাদের মন চায়, যেটা তোমরা আকাঙ্ক্ষা করো, সব সুখের ব্যবস্থা আল্লাহ পাক সেখানে করে দিয়েছেন। অতএব আসুন আমরা সকলে সত্যিকার অর্থে দিনের উপর অবিচল থাকার চেষ্টা করি, শত কষ্ট শত বিপদ মুসিবতকে মোকাবেলা করে, ধৈর্য ধারণ করে আমরা আল্লাহর বিধানের উপরে দৃঢ় থাকি, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা আমাদের সার্বিক জীবন গড়ে তোলার জন্য সচেষ্ট হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে কবুল করে নিন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।